أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا موي بارون دايلو الله رنامي يا أيها المدثر هي بسرات شاديتو قم فأنذر اوٹھو آر شطر کو کرو وربك فكبر ابن تمہار پرتپالو کے سرشتت تو گھشنا کرو وثيابك فطهر تمہار پرچھت پوبیتر راکھو والرجز فاهجر পুত্তলিকতা পরিহার করিয়া চলো ولا تمن تستكثر অধিক পাওয়ার প্রত্যাশায় দান করিও না ولربك فاصبر এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো فإذا نقر في الناقور যেদিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে فذلك يومئذ يوم عسير সেই দিন হইবে এক সংকটের দিন على الكافرين غير يسير جاها كافر در جنو سهج نوي درني ومن خلقت وحيدا چھڑیا داو آماكي ايبن جاها كي امي سشتی کريا چھیا كاكي وجعلت له مالا ممدودا امي تاها كي ديا چھی بپول دھن شمپد وبنين شهودا ايبن نتو شنگی پترو گن ومهدت له تمهيدا এবং তাহাকে দিয়াছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ ثم يطمع ان ازيد ইয়ার পরও সে কামনা করে যে আমি তাহাকে আরো অধিক দেই كلا انه كان لآياتنا عنيدا না তাহা হইবে না সে তো আমার নিদর্শনসমূহের উদ্ধত্ত বিরুদ্ধাচারী سأرهقه صعودا আমি অচিরেই তাহাকে চড়াইব শাস্তির পাহাড়ে انه فكر وقدر সে তো চিন্তা করিল এবং সিদ্ধান্ত করিল অভিশপ্ত হোক সে কেমন করিয়া সেই সিদ্ধান্ত করিল আরো অভিশপ্ত হোক সে কেমন করিয়া সে এই সিদ্ধান্তে উপনীত হইল সে আবার চাহিয়া দেখিল অতঃপর সে ভ্রু কুঞ্চিত করিল ও মুখ বিকৃত করিল অতঃপর সে পিছন ফিরিল এবং দম্ভ প্রকাশ করিল এবং ঘোষণা করিল ইহা তো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয় ইহা তো মানুষেরই কথা আমি তাহাকে নিক্ষেপ করিব সাকারে তুমি কি জানো সাকার কি لا تبقي ولا تذر উহা উহাদেরকে জীবিত অবস্থায় রাখিবে না এবং মৃত অবস্থায় ছাড়িয়া দিবে না لواحة للبشر ইহা তো গাত্র চর্ম দগ্ধ করিবে عليها 19 সাকারের তত্ত্বাবধানে রইয়াছে ১৯ জন প্রহরী وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر আমি ফেরেশতাদেরকে করিয়াছি জাহান্নামের প্রহরী কাফিরদের পরীক্ষা স্বরূপেই আমি উহাদের এই সংখ্যা উল্লেখ করিয়াছি যাহাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্মে বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীগণ ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে ইহার ফলে যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা ও কাফিররা বলিবে আল্লাহ এই অভিনব উক্তি দ্বারা কি বুঝাইতে চাহিয়াছেন এইভাবে আল্লাহ যাহাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করেন তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনি জানেন জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্য সাবধান বাণী কখনই না চন্দ্রের শপথ শপথ রাত্রি যখন উহার অবসান ঘটে, শপথ প্রভাতকালে যখন উহা হয় আলোকোজ্জ্বল, এই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম, মানুষের জন্য সতর্ককারী, لمن شاء منكم ان يتقدم او يتاخر তোমাদের মধ্যে যে অগ্রসর হইতে চায় কিংবা যে পিছাইয়া পড়িতে চায় তাহার জন্য, كل نفس بما كسبت رهينه প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ, الا اصحاب اليمين তবে দক্ষিণ পার্শ্বস্থ ব্যক্তিগণ নয়, في جنات يتساءلون তাহারা থাকিবে উদ্যানে এবং তাহারা জিজ্ঞাসাবাদ করিবে অপরাধীদের সম্পর্কে, তোমাদেরকে কিসে সাকারে নিক্ষেপ করিয়াছে, উহারা বলিবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করিতাম না, এবং আমরা বিভ্রান্ত আলোচনাকারীদের সঙ্গে বিভ্রান্তিমূলক আলোচনায় নিমগ্ন থাকিতাম, আমরা কর্মফল দিবস অস্বীকার করিতাম, আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত, ফলে সুপারিশকারীদের সুপারিশ উহাদের কোনো কাজে আসিবে না, উহাদের কি হইয়াছে যে উহারা মুখ ফিরাইয়া নেয় উপদেশ হইতে, উহারা যেন ভীত ত্রস্ত গর্ধব, যাহা সিংহের সম্মুখ হইতে পলায়ন পর, بل يريد كل امرئ منهم ان يؤتى صحفا منشره বস্তুত ওদের প্রত্যেকই কামনা করে যে তাকে একটি উন্মুক্ত গ্রন্থ দেওয়া হোক, كلا بل لا يخافون الاخره না ইহা হইবার নয়, বরং উহারা তো আখিরাতের ভয় পোষণ করে না, كلا انه تذكره না ইহা হইবার নয়, কুরআনই সকলের জন্য উপদেশ বাণী, অতএব যাহার ইচ্ছা সে হিয়া হইতে উপদেশ গ্রহণ করুক, আল্লাহর ইচ্ছা ব্যতিরিকে কেউ উপদেশ গ্রহণ করিবে না, একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করিবার অধিকারী,